পথ চেরব, পথ চেরব আমি, পথ চেরব। পদ ধুলি হব আমি, পদ ধুলি হব রব আমি, পথ চেরব। আজ খেলে বন ছায়া বাতাসের সুরে, আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে, একি খেলা তব বলো, একি খেলা তব রব আমি, পথ চেরব, পথ চেরব আমি, পথ চেরব। ওগো মালবিকা এখনি যেও না, না না ঝরে, বল কেন ব্যথা দেবে মোরে মালবিকা গো। আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে বাঁধি, দূরে থেকে কেন মোরে কর অপরাধী, ব্যথা বুকে লব তবু, ব্যথা বুকে লব রব আমি, পথ চেরব, পথ চেরব আমি, পথ চেরব।